তারপরে ধূপবাতি দেওয়া, তাদের সামনে বাতি জ্বালানো, হতে হতে তাদেরকে সিজদা করা শুরু হয়ে গেল, যখন আমাদের হিন্দুদের মাঝে বর্তমানে আছে, হিন্দু মুসলমানদের মাঝে আছে। বহু ঘরে তাদের পীর সাহেবের ছবি টাঙানো আছে, পীর সাহেবের ছবি টাঙানো আছে, পীর সাহেবের সামনে নম নম করা হয়, মুসলমানরা নিজেদের ভাষায় বলে, সেখানে ধূপবাতি আগরবাতি জ্বালানো হয়, ফুল চড়ানো হয়। এখনো পর্যন্ত আছে শয়তানের ঘুষ মন্ত্রে যেখানে সেখানে মাজার গড়ে ওঠে, কথায় কথা বের হয়। আপনারা সেই পানওয়ালা গল্প মনে রেখেছেন? পানওয়ালা বাবার শিয়ালবাজি মাজারের কথা, পানওয়ালা সকালবেলায় পান বিক্রি করতে যাচ্ছিল, সংক্ষেপে বলি, সকালবেলায় পান বিক্রি করতে যাচ্ছিল, দিয়ে বরগাছের রাস্তার মাঝে বরগাছে একটু আরাম নিতে বসেছিল, হঠাৎ করে পানের ঝুড়িটা উঠতে যায়, তারপরে পানগুলো তুলে তুলে তুলতে তুলতে দেখছে শেষ পয়সা পানটা শিয়ালের বুয়ের উপরে পড়ে আছে। প্যাচারের মনে দয়া হলো, মানুষকে ধোকা দেবো, এই শিয়ালের বুয়ে যখন পান করেছে তখন এই পানটা মানুষ বিক্রি করবো, থাকে দিয়ে তিন চারটে পাতা ওই শিয়ালের বুয়ের উপরে থেকে ছেড়ে ফেলে সে বেচারি পানের ছুরি নিয়ে হাটে চলে গেল। চারিদিক থেকে গ্রাম থেকে মানুষ আসে সেখানে হাটে, ওই পথে বহু মানুষ যায়, আলুওয়ালা সে আলু বিক্রি করতে যাচ্ছে, হঠাৎ করে দেখবেন সাত সকালে এই বরগাছের নিচে কেন পান করে আছে বাবা, দারু কিন্তু কালা হয়নি, সেই তো পান করে থাকে না। তখন শয়তান ঘুষ মন্ত্র দিল, শয়তান ঘুষ মন্ত্র দিল, দেখ পান কিন্তু সকালবেলাতে এইভাবে করে থাকে না, নিশ্চয়ই কোন কারণ আছে। তখন তার মনে এলো কি, এখানে যদি পান কিছু ফেলে রাখা হয় চারটে পাঁচটে আলু ওখানে পানের পাশে ফেলে দিল, ও কিন্তু শিয়ালের বিয়ের কাহিনী জানে না, শয়তান জানতে দিল না, আলু ফেলে দিল, তারপরে চলে গেল। সে কিছুক্ষণ পর বেগুনওয়ালা বেগুন বিক্রি করতে যাচ্ছে হাটে, সে দেখবে সকালবেলা সাত সকালে পান পড়ে আছে, আলু পড়ে আছে, এমনি তো পড়ে থাকবে না নিশ্চয়ই, কোন কারণ আছে। শয়তান তারপরে পুষ্প ইনজেকশন দিল, ইনজেকশন পুশ করলো, এর এখানে যদি বেগুন ফেলে যাস বেগুন বেচাতে কি হবে, ব্যবসাতে বরকত থাকবে, দিয়ে ও দুটো বেগুন ফেলে এইভাবে দিয়ে যায়। সে আপনি হাট করতে যাচ্ছিলেন, আপনি তো হাট করতে যাচ্ছেন, আপনার পয়সা আছে, আপনি দেখবেন এখানে পান পড়ে আছে, বেগুন পড়ে আছে, আলু পড়ে আছে, পেঁয়াজ পড়ে আছে, আপনার কাছে কিছু নেই, আপনি দুটো পয়সা ফেলে দিলেন, আপনারও বরকত থাকে। এইভাবে মানুষ দুর্বল মনের মানুষ, দুর্বল মনের মানুষ সবসময় মানুষ আল্লাহ আশাধারী হয়, কিন্তু আমাদের দেশে শিল্পের মনে এমন জ্বর ধরে আছে যে আমরা মনে করি যে এটা নিশ্চয়ই এখানে কিছু করলে না, এটা না হলে কি ভাই নাকি এমনি কে হয়। হাট থেকে যখন পানওয়ালা দুপুরবেলায় ফিরে আসছে, তখন দেখছে তার পানের পাশে আলু পড়ে আছে, পেঁয়াজ পড়ে আছে, পয়সা পড়ে আছে, মাশাআল্লাহ কি ব্যাপার, তার নিশ্চয়ই আমার পানের আকর্ষণ। শয়তান তখন তার ইনজেকশন পুশ করছে, এটাই শুধু আজীবন তো পান বিক্রি করলি, মাথা চুল উঠে গেল, মাথা ঝুড়ি বয়ে বয়ে, এবার এক কাজ কর, এখানে বসে যা, খুব ভালো ব্যবসা এটা, হ্যাঁ ভালো ভালো, তার মনে ধরে গেল, শয়তান ধরিয়ে দিল। রাত মধ্যে সে পান করে সকালে সকাল হওয়ার আগে মিস্ত্রি রাজমিস্ত্রি দেখে এক বস্তা সিমেন্ট এক কটা ইঁটি নিয়ে এসে জায়গাটাকে ঘিরে দিল, ঘিরে দিল, হ্যাঁ তারপর থেকে হ্যাঁ আলু পেঁয়াজ করতেই থাকে। তারপরে ভাবলো এখানে একটা নাম তো কিছু দিতে হবে, নাম না দিলে তো আকর্ষণ পাবে না, দেখেছেন না দেশে রোডের ধারে ধারে সম্ভার তৈরি আছে, সেখানে ঝানঝান ঝানঝান করে পয়সা পড়ে। আপনারা যারা নিশ্চয়ই গঙ্গার উপর দিয়ে গেছেন বা আমাদের দেশে যারা গঙ্গার উপর দিয়ে গেছেন তারা দেখেছেন, গঙ্গায় যখন ট্রেনটা পার হয় একটু হালকা করে যায়, আর তখন ওই গঙ্গাতে গঙ্গার ব্রিজে ওই যেগুলো নাম চিন্তা করে পায় না। দেখবো শিয়ালের বু থেকে যখন আমার বাজার তৈরি, তখন তার নাম দিল আল্লামা শিয়াল গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার। এই হল মাজারের ইতিহাস। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বিভিন্ন নামে মাজার তৈরি হয়ে আছে শয়তানের পুষ্পন্ত্রে। সুতরাং মাজার তৈরি করা হারাম, আর কবরকে উঁচু করা এগুলো হারাম, যাতে করে এই কবর থেকে শিরকের আরতা না হয়ে যায়, যেমন নূহ আলাইহিস সালামের জামানাতে হয়েছিল। নম্বর তিন, ওই কবরকে বাঁধানো, ইট দিয়ে বাঁধানো। দেখেন বাঁধানো আর ঘেরা দুটো কিন্তু এক জিনিস না। আপনি কবরকে ঘিরে দেবেন যাতে ছাগল গরু মানুষের অত্যাচার না হয়, ঘিরে দিলেন আলাদা কথা চলবে, কিন্তু কবরটাকে বাঁধানো, কবরের উপরে এইভাবে ইট দিয়ে কবরটাকে বাঁধানো যায় নয়, কারণ এর থেকেও শিল্পের আত্মা হওয়ার সম্ভাবনা আছে। পাশে আপনি কবরের মাথার দিকে পাথর রাখতে পারেন, তবে সে পাথরের উপরে কিছু লেখা যাবে না, পাথরটা দেখে এমন আকারের পাথর দেবেন যে আপনি স্মরণ করবেন যে হ্যাঁ এখানে আমার ভাইয়ের কিংবা আমার আব্বা কিংবা আমার ছেলের কবর এখানে। তখন জিয়ারতে যাবেন, খাস করে তার কবরের সামনে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, তার জন্য কোনো সমস্যা নেই, পাথর রাখতে পারেন, কিন্তু কবরটাকে বানানো যাবে না, তার উপরে কিছু লেখা যাবে না। নম্বর পাঁচ, আর বিনা ওয়ালাইহা, তার উপরে কোন ঘর তৈরি করা, কোন গম্বুজ তৈরি করা, কোন মসজিদ তৈরি করা, কোন মিনার তৈরি করা, এসব হচ্ছে হারাম। কেন হারাম? এই জন্য যাতে করে সেখানে শিরকের আড্ডা তৈরি না হয়ে যায়। নম্বর ছয়, আল কুউদু আলাইহা, কবরের উপরে বসা, কবরের উপরে পা দিয়ে চলা, কবরের উপরে বসে না। অনেকে তো দেখবেন কবরের দেশে দেশে তো ঘরে ঘরে কবর দেয় না, তার নিজের নিজের জায়গাতে কবর দেয়, ঠিক না? কবর আম হওয়া দরকার, নির্দিষ্ট জায়গা হওয়া দরকার, সেখানে মানুষ সবারই কবর হবে, যাতে করে সেই সেখানে সেই কবরের উপরে মানুষ না চলাফেরা করে, সেখানে প্রসাব পায়খানা না করে। অথবা দেখবেন ঘরে ঘরে কবর দিয়েছে, কবর পূর্ণ হয়ে গেছে, তার উপরেই ধান বাঁধছে, তার উপরেই গাড়ি চলছে, তার উপরেই প্রসাব পায়খানা করছে, তার উপরেই গরু বাঁধছে, এটা কবরের অসম্মান না। কবরের সম্মান আছে, মানুষ যে শুয়ে সেখানে মাটি দেওয়া হয়েছে, তাকে দাফন করা হয়েছে, সেই কবরের সম্মান আছে। সেই কবরের উপর দিয়ে জুতো পরে যাওয়া যাবে না, সেই কবরের উপরে বসা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইজাসাসাল কবর, কবরকে রংচঙে করা, ইউ কাড়া যায় তার উপরে বসা, ওয়াই ইবনা